Book 2 97 97 97 أدوات الوصل 4 সংযোগকারী অব্যয় 4 সংযোগকারী অব্যয় 4 لقد نام مع أن التلفزيون كان مفتوحا টিভি চালু থাকা সত্ত্বেও সে ঘুমিয়ে পড়েছে টিভি চালু থাকা সত্ত্বেও সে ঘুমিয়ে পড়েছে لقد ظل باقيا مع ان الوقت كان متاخرا অনেক দেরি হওয়া সত্ত্বেও সে আরো কিছুক্ষণ থেকে গিয়েছিল অনেক দেরি হওয়া সত্ত্বেও সে আরো কিছুক্ষণ থেকে গিয়েছিল انه لم ياتي مع اننا كنا متواعدين আমাদের দেখা করবার কথা থাকা সত্ত্বেও সে আসেনি আমাদের দেখা করবার কথা থাকা সত্ত্বেও সে আসেনি لقد كان التلفزيون مفتوحا ومع ذلك نام টিভি চালু ছিল তা সত্ত্বেও সে ঘুমিয়ে পড়েছে টিভি চালু ছিল তা সত্ত্বেও সে ঘুমিয়ে পড়েছে لقد كان الوقت متأخرا ومع ذلك ظل باقيا আগেই অনেক দেরি হয়ে গিয়েছিল তা সত্ত্বেও সে আরো কিছুক্ষণ থেকে গিয়েছিল আগেই অনেক দেরি হয়ে গিয়েছিল তা সত্ত্বেও সে আরো কিছুক্ষণ থেকে গিয়েছিল لقد تواعدنا ومع ذلك لم يأتي আমাদের সাক্ষাৎকার করার কথা ছিল তা সত্ত্বেও সে আসেনি আমাদের সাক্ষাৎকার করার কথা ছিল তা সত্ত্বেও সে আসেনি مع انه ليس لديه رخصة قيادة الى انه يقود السيارة যদিও তার কাছে লাইসেন্স নেই তা সত্ত্বেও সে গাড়ি চালায় যদিও তার কাছে লাইসেন্স নেই তা সত্ত্বেও সে গাড়ি চালায় مع ان الشارع زلق الى انه يقود بسرعه যদিও রাস্তা খুবই পিছল তবুও সে খুব জোরে গাড়ি চালায় যদিও রাস্তা খুবই পিছল তবুও সে খুব জোরে গাড়ি চালায় مع انه سكران الى انه يركب دراجه যদিও সে মাতাল তা সত্ত্বেও সে বাইসাইকেলে যাবে যদিও সে মাতাল তা সত্ত্বেও সে বাইসাইকেলে যাবে ليس لديه رخصة قيادة ومع ذلك يقود سيارة তার কাছে ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও সে গাড়ি চালায় তার কাছে ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও সে গাড়ি চালায় الشارع زلق ومع ذلك يقود بسرعة كبيرة রাস্তা খুবই পিছল হওয়া সত্ত্বেও সে খুব জোরে গাড়ি চালায় রাস্তা খুবই পিছল হওয়া সত্ত্বেও সে খুব জোরে গাড়ি চালায় إنه سكران ومع ذلك يركب الدراجة সে মাতাল তা সত্ত্বেও সে বাইসাইকেলে যাবে সে মাতাল তা সত্ত্বেও সে বাইসাইকেলে যাবে إنها لم تجد وظيفة مع أنها قد درست যদিও সে কলেজে পড়ছে তবুও সে একটা চাকরি পাচ্ছে না যদিও সে কলেজে পড়েছে তবুও সে একটা চাকরি পাচ্ছে না إنها لا تذهب إلى الطبيب مع أن عندها آلام ব্যথা হওয়া সত্ত্বেও সে ডাক্তারের কাছে যাচ্ছে না ব্যথা হওয়া সত্ত্বেও সে ডাক্তারের কাছে যাচ্ছে না إنها تشتري سيارة مع أن ليس عندها نقود. যদিও তার কাছে কোনো টাকা নেই তবু সে একটা গাড়ি কিনছে। যদিও তার কাছে কোনো টাকা নেই তবুও সে একটা গাড়ি কিনছে। إنها قد درست ومع ذلك لا تجد وظيفة. সে কলেজে পড়েছিল তা সত্ত্বেও সে একটা চাকরি পাচ্ছে না। সে কলেজে পড়েছিল তা সত্ত্বেও সে একটা চাকরি পাচ্ছে না। عندها آلام ومع ذلك لا تذهب إلى الطبيب. তার ব্যথা করছে তা সত্ত্বেও সে ডাক্তারের কাছে যাচ্ছে না। তার ব্যথা করছে তা সত্ত্বেও সে ডাক্তারের কাছে যাচ্ছে না। ليس عندها نقود ومع ذلك تشتري سيارة. তার কাছে কোনো টাকা নেই তা সত্ত্বেও সে একটা গাড়ি কিনছে। তার কাছে কোনো টাকা নেই তা সত্ত্বেও সে একটা গাড়ি কিনছে।